তাহলে তাদের জন্য সংক্ষেপে আবার ঘটনার এই অংশটা আমি তাদের উদ্দেশ্যে আবার পুনরাবৃত্তি করতে চাই, যে কোন ইসরায়েলের প্রতি ফেরাউন তার দলবল নিয়ে এইরকম দুরূহ অত্যাচার কোন প্রসঙ্গে কখন কেন করেছে। আপনাদের স্মরণ থাকার কথা আমি অতীতে একাধিকবার বলেছি যে বনি ইসরায়েলের বংশের লোকেরা জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে তারা মিশরে পুনর্বাসিত হয়েছে। জন্মগতভাবে বাসিন্দা ছিল সিরিয়ার, পুনর্বাসিত হয়েছিল মিশরে। মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা যার হাতে যাইত তাকে তাদের রাজনৈতিক পরিভাষায় ফেরাউন বলা হয়। ফেরাউন কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, ফেরাউন মিশরের প্রেসিডেন্টের উপাধি। যেই লোকটাই ফেরাউনের প্রেসিডেন্ট নির্বাচিত হইত তাকেই, যেই লোকেই মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হইত তাকেই ফেরাউন বলা হতো। হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের, মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলের সাথে যে ফেরাউনের সংঘর্ষ হয়েছিল সেই ফেরাউনের ব্যক্তিগত নাম কি ছিল এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন মত আছে। তন্মধ্যে তত্ত্ববিদ ঐতিহাসিকদের মতে মুসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউনের সংঘর্ষ হয়েছিল সেই ফেরাউনের ব্যক্তিগত নাম ছিল রামাসিস। তো রামাসিস বললে এখনের দুনিয়াতে আর কেউ বুঝে না, জানো তাকে ফেরাউন বললে সবাই। যদিও তখন এই ফেরাউন শব্দটা তার উপাধি ছিল, কিন্তু বর্তমান দুনিয়ার লোকেরা এই ফেরাউন শব্দটাকে তার উপাধি হিসাবে বুঝে না, এখন তার নাম হিসাবেই। কাজেই আমরাও তাকে তার মূল নামে উল্লেখ না করে তার এই ফেরাউন উপাধিতেই উল্লেখ করব, যাতে আমরা সহজে বুঝতে পারি যে যার সাথে হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের সংঘর্ষ হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরে গেল এবং মিশরের শাসন ক্ষমতা বনি ইসরাইলের হাতে আসলো। মিশরের আদিবাসিন্দাদের বংশের নাম ছিল কিপ্তি বংশ। কিপ্তি বংশের হাত থেকে বহিরাগত জাতি বনি ইসরাইলের হাতে মিশরের শাসন ক্ষমতা চলে। এটা অবশ্যই একটা জাতির জন্য দুঃখজনক, যে জাতি ছিল এই দেশের আদিবাসিন্দা, দীর্ঘদিন যাবৎ যেই জাতির হাতে দেশের শাসন ক্ষমতা ছিল সেই জাতির হাত থেকে যখন বহিরাগত জাতির হাতে শাসন ক্ষমতা চলে যায় তখন এটা তাদের জন্য মারাত্মক দুঃখজনক ব্যাপার হইয়া দাঁড়ায়। বেশ কয়েকশো বৎসর পর্যন্ত এই বহিরাগত বনি ইসরাইলদের হাতে মিশরের ক্ষমতা বিদ্যমান ছিল। কয়েকশো বৎসর পর পুনরায় যখন মিশরের শাসন ক্ষমতা কিপ্তি বংশের হাতে ফিরে গেল, কয়েকশো বৎসর পরে যখন তাদের হারানো শাসন ক্ষমতা ফিরে পেল, কাদের কারণে কয়েকশো বৎসর পর্যন্ত শাসন ক্ষমতার থেকে বঞ্চিত ছিল বনি ইসরাইলদের কারণে, বনি ইসরাইলদের কারণে কয়েকশো বৎসর পর্যন্ত তারা নিজেদের শাসন ক্ষমতা থেকে বঞ্চিত ছিল। তারপর এই কয়েকশো বছর পরে আবার যখন নূতনভাবে তাদের হারানো শাসন ক্ষমতা ফিরে পাইবে, ফিরে পাওয়ার পর যে বনি ইসরাইলের কারণে কয়েকশো বৎসর পর্যন্ত তারা তাদের শাসন ক্ষমতা থেকে বিচ্যুত ছিল, সেই বনি ইসরাইলের প্রতি শাসন ক্ষমতা ফিরে পাওয়ার পর আক্রোশ চরিতার্থ করার জন্য তাদের প্রতি জুলুম অত্যাচার শুরু করে। এটাকে আমাদের বর্তমান সমাজের পরিভাষায়, রাজনৈতিক পরিভাষায় রাজনৈতিক প্রতিহিংসা বলা হয়। আমাদের বর্তমান সমাজের রাজনৈতিক ভাষায়, সামাজিক ভাষায় রাজনৈতিক প্রতিহিংসা বলা হয়। কিপ্তি বংশের লোকেরা হারানো ক্ষমতা ফিরে পেয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বনি ইসরাইল বংশের উপর এই রকম জুলুম অত্যাচার শুরু। এমতাবস্থায় একদিন ফেরাউনের দরবারে আলোচনা হইল যে আমরা যে বনি ইসরাইলের লোকদের সাথে এই প্রতিহিংসা চরিতার্থ করে চলেছি, তাদের প্রতি অনবরত নানা রকম বহুমুখী জুলুম অত্যাচার করে চলেছি, আমাদের আমলেই যদি আল্লাহ বনি ইসরাইলদের মধ্যে কোনো নবী পাঠিয়ে দেন, তাহলে নবীর বিরুদ্ধে মোকাবেলা করে কেউ কোনোদিন বিজয়ী হতে পারে, তখন নিশ্চয়ই তারা আবার আমাদের উপর বিজয়ী হয়ে যাবে, তখন তো আমরা বর্তমানে ক্ষমতায় থাকা অবস্থায় তাদের প্রতি যে জুলুম অত্যাচার চালিয়েছি তার কড়ায় গণ্ডায় প্রতিশোধ আদায় করা হবে। সুতরাং ভবিষ্যতে এই বনি ইসরাইলের বংশে কোনো নবী আল্লাহ পাঠিয়ে দিলে আমাদের বর্তমানের জুলুম অত্যাচারের প্রতিহিংসা চরিতার্থ করেছি, এর বিচার থেকে আমাদের পিঠ বাঁচানোর উপায় কী হবে? এই বিষয়টা ফেরাউনের দরবারে যখন আলোচনা হইল তখন ফেরাউন বলল, ঠিকই, অবশ্যই আমরা তাদের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছি, ইতিমধ্যে আল্লাহ যদি তাদের মধ্যে কোনো নবী পাঠিয়ে দেন অবশ্যই এর একটা বিচার হয়ে যাবে, সেই বিচারের হাত থেকে আমরা যেন বাঁচতে পারি তার জন্য ফেরাউন বলল যে আমি একটা আইন জারি করে দেব। সেই আইনের লক্ষ্য হল যে আল্লাহ যে নবী পাঠান দুনিয়াতে, আল্লাহর নবী পাঠাবার একটা চিরন্তন রীতি আছে যে কোনো নারীকে আল্লাহ দুনিয়াতে নবী বানাইয়া পাঠান, আল্লাহ নবী বানাইলে পুরুষকে পাঠান। কাজেই বনি ইসরাইলের বংশে যেন কোনো পুরুষ বাঁচতে না পারে, পুরুষ বাঁচলে তো নবী হবে, নবী হইলে আমাদের জুলুম অত্যাচারের বিচার হবে, বনি ইসরাইলের বংশে কোনো পুরুষ যেন বাঁচতে না পারে এই জন্য আমি এখন থেকেই আইন জারি করে দিলাম, আজকের থেকে বনি ইসরাইলের যে সমস্ত লোকেরা মিশরে বসবাস করে এদের ঘরে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করলে আমার জল্লাদ বাহিনী মোতায়েন করা থাকবে, তারা জন্ম হওয়া মাত্রই এই ছেলে সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করে ফেলবে, তাতেই ছেলে বাঁচবেও না, নবী হওয়ার সম্ভাবনাও থাকবে না, আমাদের এই জুলুম অত্যাচারের বিচারও আর কোনোদিন হতে পারবে। এভাবে ফেরাউন আইন জারি করে দিল যে মিশরে বসবাসরত বনি ইসরাইলের বংশে কারো ঘরে কোনো ছেলে জন্ম হওয়া মাত্রই ফেরাউনের মোতায়েনকৃত জল্লাদ বাহিনী এই ছেলেকে হত্যা করে, আর যেহেতু আল্লাহ কোনো নারীকে নবী বানান না এই জন্য বনি ইসরাইলের বংশের মেয়েদেরকে হত্যা করার কোনো দরকার নাই, মেয়েরা বেঁচে থাকলেও নবী হওয়ার সম্ভাবনা নাই, ছেলে বেঁচে থাকলেই নবী হওয়ার সম্ভাবনা থাকে, মেয়ে বেঁচে থাকলেও নবী হওয়ার সম্ভাবনা, এই জন্য বনি ইসরাইলের সমস্ত ছেলেদেরকে হত্যা করে ফেলা হবে, সমস্ত মেয়েদেরকে রেখে দেওয়া হবে, এদেরকে আমাদের কিপ্তি বংশের লোকদের বান্দি দাসী হিসাবে ব্যবহার করা হবে। ফেরাউনের সেই আইনের কথাটাই সূরাতুল বাকারার 49 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ হে বনি ইসরাইলরা, তোমরা স্মরণ করো, যখন ফেরাউনের দলের লোকেরা, কিপ্তি বংশের লোকেরা তোমাদেরকে অবর্ণনীয় জুলুম অত্যাচার করত, তোমাদের ছেলেদেরকে হত্যা করে ফেলত, তোমাদের মেয়েদেরকে বান্দি দাসীতে রূপান্তরিত করত, সেই জালিম ফেরাউনের হাত থেকেও আমি আল্লাহ তোমাদেরকে রেহাই প্রদান করেছিলাম। কিভাবে আল্লাহ তাদেরকে রেহাই প্রদান করেছিলেন ফেরাউনের এই আইনের হাত থেকে, তার বিবরণ হলো, দীর্ঘদিন পর্যন্ত ফেরাউনের জল্লাদ বাহিনী বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করতে করতে করতে করতে বহুদিন পরে পরিস্থিতি এমন দাঁড়াইল যে কিপ্তি বংশের কোন লোকের কোন লেবারের দরকার হইল, বনি ইসরাইলের বংশে কোনো লেবার পাওয়া যেত না, নিজেদের বংশের থেকে লেবার এর কাজ করাই দিল। তাহলে আইনের পরিণাম কার উপর আপতিত হইল? যারা আইন করেছিল তাদের উপর। এখন লেবার খাটাইবার মতো কোনো লোক বনি ইসরাইলের বংশে পাওয়া যায় না, এখন লেবার খাটাইতে গেলে কিপ্তি বংশের লোক দিয়া লেবারের কাজ করাই দিল। তাহলে ফেরাউনের জারি করা আইনটা তাদের বেলায় ভালো পরিণতি বয়ে আনলো না খারাপ পরিণতি বয়ে আনলো? খারাপ পরিণতি। এই অবস্থাটা আবার ফেরাউনের দরবারে উত্থাপন করা, মহারাজ আপনার আইনের কারণে এতদিন পর্যন্ত বনি ইসরাইলের বংশের ছেলেদেরকে হত্যা করে ফেলার কারণে বর্তমানে শ্রমিক পাওয়া যায় না তাদের বংশে, আমাদের বংশের লোক দিয়া শ্রমিকের কাজ করাইতে হবে, এটা তো আমাদের জন্য অপমানজনক করে। তখন ফেরাউন বলল, ঠিক আছে, তাহলে আমার সাবেক আইন সংশোধন করে কিছু রদবদল করে নতুন আইন জারি করে দেব। এই আইনের ফলে বনি ইসরাইলের মধ্যেও শ্রমিক খুঁজে পাওয়া যাবে। ফেরাউনের সাবেক আইন সংশোধন করে নতুন আইন জারি করল। কি নতুন আইন জারি করল এটা বোঝার আগে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, সেটা হল মানুষের মধ্যে আইন রচনা করার যোগ্যতাও নাই, মানুষের মধ্যে আইন রচনা করার অধিকার। আইন রচনা করার যোগ্যতাও একমাত্র আল্লাহর, আইন রচনা করার অধিকারও একমাত্র আল্লাহ। আমাদের জরুরি ভিত্তিতে যেই কথাটা বোঝা দরকার সেটা হলো, আইন রচনা করার যোগ্যতা এবং অধিকার মানুষের মধ্যে নাই কেন এবং আল্লাহর মধ্যে আছে কেন? মানুষের মধ্যে আইন রচনা করার যোগ্যতা নাই এজন্য যে মানুষ বর্তমান দেখে ভবিষ্যৎ দেখে না, সুতরাং আইন রচনা করে বর্তমান অবস্থা সামনে নিয়ে ভবিষ্যতে যখন পরিস্থিতি পাল্টাইয়া যায় তখন মানব রচিত আইন অচল হইয়া যায়। বুঝে থাকে বলুন, তাহলে আইন রচনার যোগ্যতা মানুষের মধ্যে আছে? কেন? মানুষ ভবিষ্যৎ দেখে না। করায় গণ্ডায় কথাটা বাস্তবায়ন হইল ফেরাউনের আইনের বেলায়, আইন জারি করলো, নবী যেন না হইতে পারে, প্রতিশোধ যেন না নিতে পারে, কিন্তু এই আইনের পরিণতি তাদেরকেই বুক করতে হইলো, এখন নিজেদের মধ্য থেকে লেবার নিতে হয়, বনি ইসরায়েলের বংশে লেবার পাওয়া যায়। এই পরিস্থিতি ফেরাউন যখন আইন জারি করেছিল তখন ছিল না, পরিস্থিতি ভবিষ্যতে দাঁড়ায়, মানব রচিত আইনের অশুভ পরিণতি। গেল মানুষের মধ্যে আইন রচনা করার যোগ্যতা নাই কেন, ভবিষ্যৎ দেখা নাই কেন, মানুষের মধ্যে আইন রচনা করার অধিকার নাই কেন, কারণ মানুষ হয়ে দেখে স্বার্থবাদ। মানুষ যখন ক্ষমতায় গিয়া আইন রচনার কাজে হাত দেয় তখন ক্ষমতাসীন দলের স্বার্থ রক্ষা করে আইন রচনা করে, জনগণের স্বার্থ রক্ষা করে আইন রচনা করে না, ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করে আইন রচনা করে। এর বাস্তব উদাহরণ আমাদের দেশে আছে। আপনারা যারা রাজনীতি করেন আপনারা দুঃখিত না হলে আমি উদাহরণটা পরিষ্কার ভাবে বলব, তবে আমার ব্যাপার হইল আমি কোনো রাজনৈতিক দল করি, যে আমার এখানে কোনো পক্ষপাতিত্ব নাই। আমাদের দেশে কোনো দল যখন বিরোধী দলীয় ভূমিকায় থাকে তখন হরতালের পক্ষে আইন চায়, এই দলটাই যখন ক্ষমতায় যায় তখন হরতাল বিরোধী আইন করতে চায়। আপনারা কি বলতে পারেন বিরোধী দলীয় ভূমিকায় থাকলে হরতালের পক্ষপাতিত্ব করে কেন, নিজের স্বার্থ, ক্ষমতায় গেলে হরতাল বিরোধী আইন করতে চায় কেন, তখন ও ক্ষমতাসীনদের স্বার্থ। পরিষ্কার হয়ে গেল, আইন রচনার অধিকার মানুষের হাতে দিলে অপরের স্বার্থ রক্ষা করে আইন রচনা করে না, নিজেদের স্বার্থ রক্ষা করে আইন রচনা। এই জন্য মানুষের আইন রচনা করার অধিকার নাই। দুইটা কথা পরিষ্কার হোক, মানুষের আইন রচনা করার অধিকারও নাই, যোগ্যতাও বুঝে থাকলে বলুন তো, যোগ্যতা নাই কেন, অধিকার নাই কেন, পক্ষপাত দুষ্ট হওয়ার কারণে, মানুষ পক্ষপাত দুষ্ট, এই জন্য আইন রচনা করার অধিকার নাই। যার হাতে আইন রচনার অধিকার দেওয়া হবে সেই অপরের অধিকার জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থ রক্ষা করে আইন রচনা করবে। এবার আল্লাহর বেলায় আইন রচনা করার অধিকারও আল্লাহর, যোগ্যতাও আল্লাহ, আইন রচনা করার যোগ্যতা একমাত্র আল্লাহর। কেন, আল্লাহ ভবিষ্যৎ দেখেন না, তাইলে আল্লাহ শুধু বর্তমানের উপযোগী করে আইন রচনা করেন না ভবিষ্যতেরও। সুতরাং আল্লাহর আইন কোনো অবস্থা পাল্টাইয়া গেলে আল্লাহর আইন অচল হয় না, অবস্থা পাল্টাইয়া গেলেও আল্লাহর আইন অচল হয় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে আইন রচনার যোগ্যতা আছে যেহেতু তিনি ভবিষ্যৎ দেখেন, আইন রচনার অধিকারও একমাত্র আল্লাহ, কারণ আল্লাহ কোনোদিন নিজের স্বার্থ রক্ষা করে আইন রচনা করেন না, আল্লাহ সবগুলি আইন রচনা করেন বন্দার স্বার্থ রক্ষা করে। আল্লাহ নিজের স্বার্থ রক্ষা করে আইন করেন না বন্দার স্বার্থ রক্ষা করে আইন করেন, বুঝে থাকলে বলুন, আইন রচনার যোগ্যতা কার, অধিকার কার, একমাত্র বন্দার আইন রচনার যোগ্যতাও নাই। বন্দা যদি কোনো নিয়ম নীতি রচনা করে, কোনো বিধিবিধান যদি প্রয়োগ করে, একমাত্র আল্লাহর আইন বাস্তবায়নের উদ্দেশ্যে করবে, নিজের মন গড়া কোনো স্বার্থের উদ্দেশ্যে নয়। যেমন বন্দরবাজার মসজিদ কমিটি বিধিবিধান প্রয়োগ করেছে, এতটার সময় তারাবির নামাজ, এত মিনিট সময় বিরতি হবে, এতটার থেকে তসবির শুরু হবে, এটা তো একটা নিয়ম নীতি বিধিবিধান। দেখি আল্লাহর প্রয়োগ করা না কমিটির প্রয়োগ করা, কমিটি যে এই এই বিধান প্রয়োগ করলো নিজেদের কোন স্বার্থের জন্য না, শুধু আল্লাহর আইন বাস্তবায়নের জন্য বান্দার এইটুকু দায়িত্ব আছে। নিয়ম করো, নীতি করো, বিধি করো, বিধান করো, তোমার মন গড়া মতে নয়, শুধু আল্লাহর বিধান বাস্তবায়নের উদ্দেশ্যে। সূর্য অস্ত যাওয়া, সূর্য যদি 7:45 অস্ত যায় তাহলে 7:45 মাগরিবের নামাজ, 7:45 মাগরিবের নামাজ পড়তে হবে, এইরকম কোনো আইন আল্লাহর নাই। আছে বন্দর মসজিদ কমিটি, আল্লাহ কোরআনের কোনো আয়াতে বলেননি যে সন্ধ্যা 7:45 মাগরিবের নামাজ। আল্লাহর আইন হলো সূর্য অস্ত গেলে ভোরেও মাগরিবের নামাজ হবে, কিন্তু আমাদের এখানে যেহেতু 7:45 সূর্য অস্ত যায়, এই জন্য আমরা আর সূর্য অস্ত যাওয়ার কথা বলি না, আমরা রুটিনে লেখা থাকে 7:45 মাগরিবের নামাজ। এই আইনটা কি আমাদের কোনো মন গড়াভাবে কোনো স্বার্থ রক্ষার জন্য, না আল্লাহর আইনটা বাস্তবায়নের জন্য? বান্দা শুধু এইটুকু করতে পারে, যত নিয়ম, যত নীতি, যত বিধি, যত বিধান বান্দা প্রয়োগ করবে, সবগুলির একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর বিধান বাস্তবায়ন। আল্লাহর বিধান বাস্তবায়ন, কোন বান্দা যদি আল্লাহর বিধান বাস্তবায়ন কল্পে নয়, নিজের মন গড়া মতে নিজের স্বার্থের জন্য আইন রচনা করে, তাহলে সে প্রকারান্তরে আল্লাহর সাথে কম্পিটিশন করে, আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। সে বলতে চায়, মুখের ভাষায় নয় কাজের দ্বারা বলতে চায় যে আল্লাহর আইন অচল, আমার আইন সচল। এইরকম কথা মুখে উচ্চারণ করা দূরের কথা, কেউ যদি মনে মনেও এই কথা পোষণ করে যে আল্লাহর আইনে বান্দার কোনো মঙ্গল নাই, আমার আইনে মঙ্গল আছে, এই কথা যদি কোনো বান্দা বিশ্বাস করে, এই কথা বিশ্বাস করার সাথে সাথে তার ঈমান চলে যায়, সে আর মুমিন মুসলমান থাকে না। আর কেউ যদি মনে করে যে শান্তি আল্লাহর আইনেই আছে, কিন্তু আমি কোনো স্বার্থের কারণে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করব, আমি আমার ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠীগত স্বার্থে, দলীয় স্বার্থে আমি আমার মন গড়া আইন বাস্তবায়ন করব, তাহলে তার বেঈমান হয় না, কাফের হয় না, মুসলমান থাকে কিন্তু সে পাপিষ্ট মুসলমান বলে গণ্য হয় না। ব্যবধান আছে কিনা দুই অবস্থায়, একটা হলো একদল মন গড়া আইন রচনাকারী বিশ্বাস করে যে আল্লাহর আইনে শান্তি নাই, শুধু আমার আইনে শান্তি আছে, এই বিশ্বাসটা কুফুর। এই মনোভাব নিয়ে যদি কেউ মন গড়া আইন রচনা করে তাহলে সে আর মুমিন থাকে না, মুসলমান থাকে। আর তার বিশ্বাস যদি এটা হয় যে শান্তি আল্লাহর আইনেই, কিন্তু আমি সেই আইন বাস্তবায়ন করবো না, আমার স্বার্থ রক্ষার জন্য, আমার স্বার্থ রক্ষার জন্য আমি আল্লাহর আইন বাস্তবায়ন করবো না, আমি আমার মন গড়া আইন বাস্তবায়ন করব। এই লোক, আগের লোকটাও মন গড়া আইন বাস্তবায়ন করে, দ্বিতীয় লোকটাও মন গড়া আইন বাস্তবায়ন করে, কিন্তু আগের লোকটা হবে বেঈমান আর পরের লোকটা হবে পাপিষ্ট, বেঈমান নয়, অথচ উভয়টা লোকই মন গড়া আইনে চলে, আগের লোকটাও মন গড়া আইনে চলে, পরের লোকটাও মন গড়া আইনে চলে। আগের লোক মন গড়া আইনে চলে কেন? আল্লাহর আইনে শান্তি নাই বিশ্বাস করার দায়িত্ব, এই জন্য তার ঈমান থাকে না। আর পরের লোকটা মুমিন থাকে, মুসলমান থাকে, পাপিষ্ট হওয়া সত্ত্বেও সেও মন গড়া আইনে চলে, মুমিন তাকে কিভাবে আল্লাহর আইনে শান্তি নেই এই কথা বিশ্বাস করে না, বিশ্বাস করে আল্লাহর আইনেই শান্তি, কিন্তু আমি আমার স্বার্থের কারণে আল্লাহর আইন বাস্তবায়ন করবো না, আমি আমার দুনিয়ার স্বার্থ রক্ষা করার জন্য আমি আমার মন গড়া আইন বাস্তবায়ন করবো, এই লোক বেঈমান কাফের হয় না, এই লোক মহাপাপী, জঘন্যতম পাপিষ্ট বলে গণ্য হয়। আইন রচনা সম্পর্কে এই তথ্যগুলি অত্যন্ত জরুরি ভিত্তিতে সর্বস্তরের মুসলমানদের জানা থাকা দরকার। এই তথ্যগুলির প্রতি ইঙ্গিত করে আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইনে যদি কেউ অধীনস্থদের শাসন করে না তাহলে তারা কাফের। আর এক আয়াতে বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর আইনে যদি কেউ অধীনস্থদের শাসন করে না তাইলে তারা পাপিষ্ট। এক আয়াতে বললেন তারা কাফের, আর এক আয়াতে বলেন তারা পাপিষ্ট। একই অপরাধের ব্যাপারে বিধান দুই রকম কেন? কারণ অপরাধের ক্যাটাগরি দুই রকম। যেই ব্যক্তি আল্লাহর আইন মতে শাসন করে না, আল্লাহর আইনে শান্তি নাই মনে করার কারণে এমন শাসককে আল্লাহ কাফের বলেছেন। আর যেই ব্যক্তি আল্লাহর আইনে শাসন করে না, আল্লাহর আইনে শান্তি নাই মনে করে নয়, আল্লাহর আইনেই শান্তি কিন্তু আমি আমার স্বার্থের কারণে সেটা করব না, এই লোক কাফের না পাপিষ্ট। এই জন্য এক আয়াতে বলেছেন এরা কাফের, আরেক আয়াতে বলেছেন পাপিষ্ট। আরেক আয়াতে বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহর আইনে যারা শাসন করে না এরা জালেম। মুফাসসিরিন কিরাম লেখেন এদেরকে আল্লাহ জালেম বলেন। তার কারণ হল তুমি যে কোনো বিশ্বাসে আল্লাহর বিধান বাদ দিয়া মন গড়া বিধানে শাসন করো, তোমার শাসিত দেশে জুলুম অত্যাচার হবেই হবে। আল্লাহর আইন ছাড়া অন্য আইনে যারা শাসন করে তাদের শাসনাধীনে জুলুম অত্যাচার হবেই হবে। তাদের অধীনে যত লোকে যত রকমের জুলুম অত্যাচার করবে সমস্ত জালিমরা পরকালে যেই পরিমাণ শাস্তি পাবে, যেই লোক এই মন গড়া আইন চালু করলো কিয়ামতের দিন তাকে একাই সেই পরিমাণ শাস্তি বহন করবে। আল্লাহর আইনে শাসন না করার কারণে সমাজে যত চুরি হইল, যত ডাকাতি হইল, যত খুন খারাপি হইল, যত জিনা বিচার হইল, যত রকমের দুর্ম অত্যাচার হইল, সবগুলি পাপিষ্টরা পরকালে যে পরিমাণ শাস্তি পাবে, যেই লোক আল্লাহর আইন বাদ দিয়া মন গড়া আইন চালু করেছিল ওই লোককে একাই সকল পাপিষ্টদের সমান শাস্তি পরকালে করতে হবে। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহর বিধান ছাড়া মন গড়া বিধান যারা প্রয়োগ করে তাদের ব্যাপারে তিন আয়াতে আল্লাহ তিনটা বিধানের কথা বলেছেন। এক আয়াতে বলেছেন এরা কাফের, এক আয়াতে বলেছেন এরা পাপিষ্ট, এক আয়াতে বলেছেন এরা জালিম। কাফের কেন বললেন? ওই সমস্ত আইন প্রয়োগকারীদেরকে কাফের বলছেন যারা বিশ্বাস করে আল্লাহর আইনে শান্তি নাই, এরা কাফের। পাপিষ্ট কাদের বেলায় বলেছেন? যারা বিশ্বাস করে আল্লাহর আইনেই শান্তি কিন্তু আমার স্বার্থের কারণে আমি মন গড়া আইনে চলবে, এরা কাফের না পাপিষ্ট। জালেম কেন বললেন? তুমি চাই কাফের হইয়া মন গড়া আইন বাস্তবায়ন করো, চাই পাপিষ্ট হইয়া মন গড়া আইন বাস্তবায়ন করো, তোমার মন গড়া আইনের কারণে সমাজে যত রোগের যত কষ্ট হবে, যত জুলুম হবে, যত অত্যাচার হবে, যত পাপাচার হবে, সবগুলির সম পরিমাণ শাস্তি কাল হাসরের মাঠে এই মন গড়া আইন প্রয়োগকারীদেরকে বহন করতে হবে। ফেরাউন আল্লাহর আইনে শান্তি আছে বলে নিজের স্বার্থের কারণে মন গড়া আইন প্রয়োগ করেছিল, না আল্লাহর আইনে শান্তি নাই বলে? নাই। ফেরাউন যত আইন প্রয়োগ করেছিল এর মধ্যে একটা আইন, বনি ইসরায়েলের বংশে যেন কোনো নবী জন্ম হতে নবী হতে না পারে এই জন্য ছেলেদেরকে জন্ম হওয়ার সাথে সাথে হত্যা করে। ফলাফল বনি ইসরায়েলের উপর বর্তাইল না পরিণাম তাদের উপরই বর্তাইল, তাদের উপরই প্রয়োজনীয়তা দেখা দিল আইন সংশোধনে। আল্লাহর আইনও সংশোধনের দরকার হয়, কার আইন সংশোধনের দরকার হয়? মানুষের মন গড়া আইন সংশোধনের দরকার হয়। বর্তমান অবস্থা দেখে আইন বানায় ভবিষ্যতে অবস্থা পাল্টাইয়া যায়, অতীতের আইন অচল হইয়া যায়, অতীতের অচল আইনকে সংশোধন করিয়া ভবিষ্যতের পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে নতুন আইন রচনা করতে হয়। এটারে কয় রাজনৈতিক পরিভাষায় কয় সংবিধান সংশোধন। রাজনৈতিক পরিভাষায় কি কয়? এটা হইল আল্লাহর সংবিধান। এটা কি পরিমাণ সংশোধন লাগে? কেন? তিনি ভবিষ্যৎ দেখে শুনে আইন আইন দিয়েছেন, আইন প্রয়োগ করেছেন। আর মানুষেরা ভবিষ্যতের ব্যাপারে অন্ধ অবস্থায় আইন প্রয়োগ করে। এ কারণে আল্লাহর সংবিধানে কোনোদিন সংশোধনের প্রশ্নই আসে না। সংবিধান সংশোধন করতে হয় মানব রচিত আইন। তাই ফেরাউন বাধ্য হইল, তার আইন যখন ভুল সাব্যস্ত হয়ে গেল, তার আইন যখন অচল সাব্যস্ত হয়ে গেল, তার আইনের অশুভ পরিণতি যখন হাতে নাতে ধরা পড়ল, তখন সংশোধন ফেরাউন বলল, ঠিক আছে আমি আইন সংশোধন করে দিচ্ছি। ফেরাউনের সংশোধিত আইনটা হইল, আজকের থেকে বনি ইসরাইলের বংশে যত ছেলে জন্ম হবে সবগুলিকে হত্যা করা হবে, এক বছরের ছেলেদেরকে হত্যা করা হবে। নবী জন্ম হওয়া রোধ করার জন্য দ্বিতীয় বৎসরের ছেলেদেরকে ছেড়ে দেওয়া হবে লেবার বানাবার জন্য। আগের বৎসর যত ছেলে জন্ম হবে বনি ইসরায়েলের বংশে, এদেরকে হত্যা করে ফেলা হবে যেন নবী হতে না পারে। আর পরের বৎসর যত ছেলে জন্মগ্রহণ করবে বনি ইসরায়েলের বংশে, এদেরকে রেখে দেওয়া হবে যেন লেবার বানানো যায়, শ্রমিক বানানো যায়। তোমারে কে বলল যে যাদেরকে শ্রমিক বানাইবার জন্য তুমি রেখে দেবে তাদেরকে আল্লাহ নবী বানাইবেন না? তাহলে সংশোধনটাও ঠিক মতো হইল না, সংশোধনে আরো ভুল। সংশোধন সারা যে আইন করছিল এটা তো ভুল, ওই যেটা সংশোধন করলো এটা আরো ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন মন গড়া আইনে কেমন ভুল হয় এটা প্রমাণ করার জন্য ফেরাউন যে বৎসরের ছেলেদেরকে হত্যা করার আইন করেছিল সেই বৎসরেও একজন নবী বনি ইসরায়েলের বংশে পাঠাইয়া দিলেন, আর যে বংশ যে বৎসরের ছেলেদেরকে রেখে দেওয়ার আইন ছিল সেই বৎসরে আরেকজন নবী পাঠাইয়া দিলেন। তুমি যেই বৎসরের ছেলেদেরকে হত্যা করে ফেলবে নবী যেন হতে না পারে সেই বৎসরে একজন নবী পাঠাবো, আর যে বৎসরের ছেলেদেরকে রেখে দেবা তুমি লেবার বানাবার জন্য সেই বৎসরে আর একজন নবী পাঠাইব, ইনি লেবার হবেন না, ইনিও নবী হবেন, তিনিও নবী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আগের বৎসর যে বৎসরের ছেলেদেরকে লেবার বানাবার জন্য রেখে দেওয়ার কথা এই বৎসরে হারুন আলাইহিস সালামকে জন্ম দিয়া পাঠাইলেন মিশরের বনি ইসরাইলের মধ্যে, আর যেই বৎসরের ছেলেদেরকে হত্যা করে ফেলার কথা সেই বৎসরে মুসা আলাইহিস সালামকে একই মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাইলেন। ছেড়ে দেওয়ার যে বৎসরের ছেলেদেরকে রেখে দেওয়ার কথা সেই বৎসর হারুন আলাইহিস সালামকে যে মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাইলেন, যেই বৎসরের ছেলেদেরকে হত্যা করে ফেলার কথা সেই বৎসরে একই মায়ের গর্ভে মুসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠাইলেন। আগের বৎসর হারুন আলাইহিস সালাম যে মায়ের গর্ভ থেকে জন্ম হইলেন, পরের বৎসর মুসা আলাইহিস সালাম সেই মায়ের গর্ভ থেকে জন্ম। আল্লাহ দেখাইয়া দিলেন যে তোমার এখনের আইনের দুটা শাখা ভুল, দুটা ধারা উপধারা ভুল, তোমার মন গড়া আইনের উভয়টা উপধারা ভুল। তুমি হত্যা করে ফেলার জন্য যে বৎসর মোতায়েন করছো সেই বৎসর ছেলে দেব, তোমার বাবাও তাকে হত্যা করতে পারবে না, আর তুমি লেবার বানাবার জন্য যে বৎসরের ছেলেকে ছেড়ে দেবে ওই বৎসরও আমি এমন ছেলে পাঠাবো যে ছেলে নবী হবে, তুমি লেবার বানাতে পারবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আগের বৎসরে হারুন আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠাইলেন। হারুন আলাইহিস সালাম এত হত্যা করার কোনো কথা না, পরের বৎসর হত্যা করে ফেলার কথা এই বৎসরে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকেই ফেরাউনের আইন পাশ করা, এই বৎসর বনি ইসরাইলের বংশে যত ছেলে জন্ম করবে গ্রহণ করবে ফেরাউনের মোতায়েন করা জল্লাদ বাহিনী তাকে হত্যা করে। কাজেই মুসা আলাইহিসসালাম এর মা পরের বছর যখন গর্ভবতী হল, মায়ের এই চিন্তায় আহার নিদ্রা বন্ধ হয়ে গেল যে আমার চলিত বৎসরের গর্ভস্থ সন্তান যদি ছেলে হয় তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে কেড়ে নিয়ে আমার চোখের সামনে ছেলেটাকে হত্যা করে ফেলবে, আমি কেমন করে বরদাস্ত করব। এই চিন্তায় মুসা আলাইহিসসালামের গর্ভধারিণী মা দিন রাত 24 ঘন্টা খানা ফিনা চলে না, দিন রাত 24 ঘন্টা ঘুম হয় না গর্ভের সন্তানের চিন্তায়, যদি ছেলে হয় হত্যা করে ফেলবে, আমি কেমনভাবে বরদাস্ত করব। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের গর্ভধারিণী মাকে বলে দিলেন, তোমার বর্তমান গর্ভে আমি যে সন্তান দান করেছি সেটা যদি ছেলে হয় এই জন্য তোমার চিন্তা, যদি নয় ছেলেই দান করেছি, কাজেই তোমার চিন্তা তো এখন নিশ্চিত হয়ে গেল, আমি আল্লাহ তোমাকে অভয় দিলাম, এই ছেলেকে ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ, তুমি শুধু একটু দায়িত্ব পালন করো, ছেলে জন্মগ্রহণ করার পর ছেলেটাকে একটা বাক্সে ঢুকাইয়া বাক্সটাকে নদীতে ভাসাইয়া, ছেলে জন্ম হওয়ার পর ছেলে ছেলেটাকে বাক্সে ঢুকাইয়া বাক্সটাকে নদীতে ঢুকাইয়া দিবা, এ তোমার দায়িত্ব। এরপর থেকে এই ছেলেকে যেন ফেরাউনের কোনো জল্লাদ হত্যা করতে না পারে সেই ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। তাইলে মুসা আলাইহিসসালামের মাকেও ছেলেকে হেফাজতের কিছু দায়িত্ব দিলেন কিনা, ছেলেকে বাক্সে ঢুকানির দায়িত্বটা মায়ে পালন করতে হবে, বাক্সটাকে নদীতে ভাসাইয়া দেওয়ার দায়িত্বটা মায়ে পালন করতে হবে, কারণ কোনো ছেলেকে বাক্সে ঢুকানির মতো ক্ষমতা আল্লাহর নাই, আছে কোনো বাক্সকে নদীতে ভাসাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই, আল্লাহ বাকিটা করতে পারলেন দুইটা মাকে দিলেন কেন, যে এই দুইটা তুমি করো আর বাকিটা আমি করো, ক্ষমতা না থাকার কারণে, ক্ষমতা থাকা সত্ত্বেও দুই দায়িত্ব পালনের দায়িয়া মাকে অর্পণ করলেন কেন, তার কারণ হইল আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জীবনে সব কিছুই করে দেব না, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি তোমরাও কিছু করার জন্য, তোমাদের দায়িত্ব তোমরা পালন করবে, সেটা আমি আল্লাহর ক্ষমতা থাকা সত্ত্বেও পালন করে দেব না, যেখানে তোমার যে কাজে তোমাদের ক্ষমতা নাই সেই কাজটা আমি করব, আর যেই কাজ করার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি সেটা তোমাদেরকেই করতে হবে। এই জন্য যারা বলে আমার করার কিছু নাই, যা কিছু করার সব আল্লাহ করবে, এরা হইল বৈরাগী। আর যারা বলে আল্লাহর করার কিছু নাই, যা কিছু করার সব আমি করব, এরা হইল নাস্তিক। আর যারা বলে আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার কাজ আমাকেই করতে হবে, এরা হইল মুমিন মুসলমান। আমাকে বাঁচাইয়া রাখবেন কে? আল্লাহ। খাওয়া দাওয়া করবেন আল্লাহ, আমার করতে হবে, বাঁচতে হইলে খাইতে হইব, বাঁচতে হইলে খাইতে হইব, খাওয়ার দায়িত্ব আমার, বাঁচানির দায়িত্ব আল্লাহ, ঔষধ ব্যবহার করার দায়িত্ব আমার, রোগ মুক্তি দেওয়ার দায়িত্ব আল্লাহ, কৃষিকাজ করার দায়িত্ব আমার, ফসল দেওয়ার দায়িত্ব আল্লাহ, সন্তান দেওয়ার দায়িত্ব আল্লাহর, বিয়া করার দায়িত্ব আল্লাহ। কি বললেন? সন্তান দেওয়ার দায়িত্ব যেমন আল্লাহর, বিয়া করার দায়িত্ব আল্লাহ আমার। এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য যে দুনিয়াতে তোমাদের কিছু দায়িত্ব আছে, এগুলি আমি আল্লাহ ক্ষমতা আছে করার, কিন্তু করে দেব না, এগুলি তোমাদেরকেই করতে হবে, আর যে কাজগুলি করার ক্ষমতা তোমাদেরকে দেইনি আমি আল্লাহ, সেই কাজগুলি তো তোমরা করতে পারবে না, সেগুলি আমি করব, এই মহামূল্যবান শিক্ষা দুনিয়ার মানুষকে প্রদান করার জন্য আল্লাহ মূসা আলাইহিস সালামের মাকেও দিলেন দুইটা দায়িত্ব, ছেলেকে বাক্সে ঢুকাইবা এটা তোমার দায়িত্ব, বাক্সটা নদীতে বাসাইয়া দেবে এটা তোমার দায়িত্ব, ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে ছেলেকে আমি হেফাজত করব সেটা আমি আল্লাহর দায়িত্ব। মূসা আলাইহিস সালামের মা তাই করলেন আল্লাহর হুকুম মতো, ছেলে জন্ম হওয়ার পর ছেলেকে বাক্সে ঢুকাইয়া বাক্সকে নদীতে বসায়। এই নদীটার কোন কোন বিবরণ মতে নদীটার নাম হল দরিয়ায় নীল, নীল নদ, নীল নদে বসাইয়া দিলেন, নদীর পানিকে আদেশ করল, শিশু মূসা বহনকারী বাক্সকে বাসাইয়া নিয়া ফেরাউনের গাঠে লাগাও। আমাদের দেশের ভাষায় বয় যেখানে গেলে বাঘের বয় সেখানে গিয়েই রায়, যেই ফেরাউন আইন করল হত্যা করার জন্য আল্লাহ বানির হুকুম দিয়েছেন সেই সেই ফেরাউনের গাঠে নিয়ে আলাপ। নদীর পানি বাক্স না ডুবাইয়া বাক্স বাসাইয়া নিয়া ফেরাউনের গাঠে। এই সময় বাক্সটা যখন ফেরাউনের গাঁঠে লাগে, পানির স্রোতে ভেসে গিয়ে বাক্স যখন ফেরাউনের গাঁঠে ভিড়ল, তখন ফেরাউনের গাঁঠে ফেরাউনের বিবি আসিয়ার বান্দি দাসীরা দুয়া মুসার কাজ করতেছিল। আশ্চর্য একটা বাক্স পানি বাসাইয়া আনলো, গাঁঠে লাগাইল, দেখিয়া তারা বাক্সটা পারে উঠাইল, উঠাইয়া খুলতে চাইল। এমত অবস্থায় আল্লাহ বান্দিদের মাথায়, ফেরাউনের বিবি আসিয়ার বান্দি দাসীদের মাথায় একটা বুদ্ধি জাগাইয়া দিল। কি বুদ্ধি? যে এই বাক্সটা খুলে যদি আমরা টাকা পয়সা দন দৌলত পাই, এরপরে যদি বাক্সটা রাজার বাড়িতে নিয়ে যায়, রাজবাড়ির লোকেরা বলবে বান্দি দাসীর দল বাক্স ভরা টাকা ভরা বাক্স পাইছো নদীর ঘাটে, সেখানে খুলতো আর পরে রাজার বাড়িতে নিয়ে আসতো, না জানি নদীর ঘাটে টাকা অবস্থায় কি পরিমাণ চুরি করত, না জানি কি পরিমাণ চুরি করত। চুরি না কইরা খামোখা চুরির অভিযোগ নেব কেন? এখানে খুলবই না, বাক্স খুলবো রাজার বাড়িতে নিয়ে, টাকা পয়সা পাইলে যেন আমরা চুরি করছি এমন কথা বলার সুযোগ না থাকে। এই বুদ্ধিটা আল্লাহ বান্দি দাসীদের মাথায় জাগায়। আসল ঘটনা, আসল ঘটনা, গাঁটে যদি বান্দি দাসীরা এই বাক্সটা খুলে কি পরিমাণ টাকা পয়সা পাইবে, না লাওয়ারিস ছেলে ভাইবে, জল্লাদ বাহিনী আসবে কেটে ফেলবে, রক্ষা করার মতো কোনো ব্যবস্থা এখানে। রাজার বাড়িতে নিয়ে খুললে এই শিশু পাইলে পরে সেখানেও জল্লাদ বাহিনী আসবে, কিন্তু তাদের হাত থেকে রক্ষা করার আল্লাহ একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা করে। নদীর ঘাটে রক্ষার ব্যবস্থা নাই, ফেরাউনের গড়ের ভিতরে আছে রক্ষা করার ব্যবস্থা। যেই ফেরাউন দিল হত্যা করার ব্যবস্থা, সেই ফেরাউনের গড়ের ভিতরে আল্লাহ করে দিয়েছেন রক্ষা করার ব্যবস্থা। এই জন্য বান্দিদের মাথায় আল্লাহ সেই বুদ্ধি জাগায় দেন। ঘটনার বিবরণ দিতে গিয়া আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খাক বাদ আবহাতিশ বন্দান, খাক বাদ আবহাতিশ বন্দান, বামন তু মুর্দাবাহক জিন্দান। আগুন পানি মাটি বাতাস যাই বলো না কেন, সবগুলি সদা সর্বদা আল্লাহর হুকুম পালন করত। নীল নদের পানিও আল্লাহর হুকুম পালন করলো কিনা? নীল নদের পানিও আল্লাহর হুকুম পালন। এই ঘটনা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফে উল্লেখ করেছেন। আনুষঙ্গিকভাবে আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এই জন্য এখানে একটা আনুষঙ্গিক কথা বলতে চাই, মূল ঘটনার থেকে আলাদা। সেটাও যে মসনবী শরীফে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি এই নীল নদের ফেরাউন বহনকারী বাক্সের কথা উল্লেখ করেছেন, সেই মসনবি শরীফে জালালউদ্দিন রুমি একজন তাসাউফপন্থী, একজন তাসাউফপন্থী লোকের ঘটনাও উল্লেখ করেছেন, তিনি হলেন মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ, মনসুর হাল্লাজ বলতেন আমি খুদা। আপনারা বলেন তো, একটা লোক যদি বলে আমি খুদা, বলে আপনারা এই লোকটাকে আরো মুমিন মুসলমান মনে করবেন, বেদিন কাফির হয়ে যায়। কেউ আমি খুদা কইলে মুমিন মুসলমান থাকে না কাফির হইয়া যায়? কিন্তু জালালউদ্দিন রুমি বলেন মনসুর হাল্লাজের আমি খুদা কথাটা বাহ্যিক অর্থে ব্যবহৃত নয়, তার একটা ভিন্ন ব্যাখ্যা আছে। তিনি ভিন্ন ব্যাখ্যায় আমি খুদা বলছেন, বাহ্যিক অর্থ ধরে নিলে এই অর্থ মতে কাফির হয়ে যায়, কিন্তু ভিন্ন ব্যাখ্যায় কাফের হয়। ভিন্ন ব্যাখ্যাটা কি, এইটাও ওই মসনবি শরীফে তিনি উল্লেখ করেছেন। হয়তো আমি অতীতেও আপনাদেরকে এই ঘোষণা করেছি, মনসুর হাল্লাজ এক সময় তার এক বন্ধুর কাছে একটা চিঠি লেখল, চিঠির হেডিং লেখল মিনার রহমানুর রহিম ইলা ফুলান ইবনে ফুলান, রহমানুর রহিমের লিখিত পত্র অমুকের পুত্র তমুকের নামে। কার লিখিত পত্র? রহমানুর রহিমের লিখিত পত্র। আপনারা বলেন তো রহমানুর রহিমকে? চিঠি ধরা পড়ল সরকারি লোকের কাছে, আদালতে দাখিল করে মনসুর হাল্লাজের বিরুদ্ধে মামলা হয়ে গেল, যে মনসুর হাল্লাজ এই চিঠির মধ্যে পরিষ্কার ভাষায় যদি রেখে দিতে রহমানুর রহিম দাবি করেছে তার বিচার হওয়াতে। আদালত তলব করল মনসুর হাল্লাজ, তলব করে প্রথমে জিজ্ঞেস করলো মনসুর এই চিঠিটা কার লেখা? মনসুর বলে আমার লেখা। আদালত বলে এবার তোমার নিজের স্বীকারোক্তির দ্বারা তুমি ধরা পড়ো, তুমি রহমানুর রহিম কিভাবে হইলে বলো। মনসুর হাল্লাজ আদালতের এই প্রশ্নের জবাবে যে কথাটা বলেছিল এত তার ভাষায়, তার ভাষা তো আমরা বুঝবো না, আমি বাংলা ভাষায় আপনাদেরকে কথাটা বোঝাইবার চেষ্টা করি। একটা মানুষ যদি আমি বলে, আমি একটা মানুষ যদি আমি বলে, তার এই আমি শব্দটা দুই অক্ষরের দ্বারা বানানো হয় বাংলা। আমরা সিলেটি ভাষায় আ মর সৈকার নি, আর নন সিলেটিদের ভাষায় সরে আ ময়ের সৈকার নি। আমরা যেটা আ কই তারা এটারে সরে আ কয়, অক্ষর একটাই। আমি বানানে অক্ষর কটা? স্বরে আর উচ্চারণ হইল আ, আর মর অস্বীকারের উচ্চারণ হইল মি, ইল্লা হইল। একটা লোকে যখন আমি বলার জন্য আ করে, আর মি বলার ক্ষমতা যদি আল্লাহ আর না দেয়, তার আ কোনোদিন মি হবে? তাইলে আমি আমি বলি কার দেওয়া ক্ষমতায়? মনসুর হাল্লাজ বলে আমার তো আমি বলার ক্ষমতা নাই, আমি বলার ক্ষমতা যার তিনি হইলেন আল্লাহ, এই ব্যাখ্যা মতো আমি আল্লাহ। আমি বলার ক্ষমতা যার আছে তিনি হইলেন আল্লাহ, সেই ব্যাখ্যা মতো দুনিয়াতে আমি বলতে কেউ নাই, যে আমি বলতে পারে সেই আল্লাহ। মনসুর হাল্লাজের ব্যাখ্যাটা কি আপনারা বুঝতে পারছেন? বুঝেন নি? বুঝতে পারছেন না? আমার তো আমি বলার ক্ষমতা নাই, কাজী আল্লাহর সামনে তো আমার কোনো অস্তিত্বই নাই, আমি বলার ক্ষমতা আছে একমাত্র আল্লাহ। আমি যখন আমি বলতে চাই তখন আমারে আ উচ্চারণ করার ক্ষমতাও আল্লাহ প্রদান করে, মি উচ্চারণ করার ক্ষমতাও আল্লাহ প্রদান করে। আল্লাহ যদি আমাকে আ উচ্চারণ করার ক্ষমতা না দেয়, আল্লাহ যদি আমাকে মি উচ্চারণ করার ক্ষমতা না দেয়, তাহলে তো আমি আমি বলতে পারি না। সুতরাং যে আমি বলতে পারে না তার তো কোনো অস্তিত্বই নাই, আমি যিনি বলার ক্ষমতা রাখে তিনি হইলেন আল্লাহ। যিনি আমি বলার ক্ষমতা রাখে তিনি হইলেন আল্লাহ। এই হইল মনসুর হাল্লাজের আমি খোদা কথার ব্যাখ্যা। এই ব্যাখ্যা মতেও আমি খোদা পেলে কাবির হয়? কাবির হয়? আমার তো আমি উচ্চারণ করার ওই ক্ষমতা নাই, আমি উচ্চারণ আমি উচ্চারণ করার ক্ষমতা যারা আছে তিনি হইলেন খোদা। এই মনসুর হল্লাদে নিজে দিতে ব্যাখ্যা যে আমি যে আমি খোদা বলি এই ব্যাখ্যা মতে বলি আমার আমিত্বর উপর খোদাই খোদায়িত্ব প্রমাণ করার জন্য নয়, বরং খোদায়িত্বের সামনে আমিত্বকে বিলীন করে দেওয়ার জন্য আমি আমি খোদা বলি। বলেন তো মনসুরের ব্যাখ্যা মতো আমি খোদা পেলে কাফির হয়? এই কথাটা যারা বুঝে না এরা ঢালাওভাবে কুফুরি হতো। এই রকমের কুফুরি ফতুয়া খুব আওড়াইতেছে ভারতের একটা লোকের নাম মতিউর রহমান, সৌদি আরবের দাম্মামে থাকে, সেখান থেকে ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশনে যে ফেতনা করতেছে যে ফসাদ করতেছে এই ফেতনাবাদ মতিউর রহমান, এর কোনো বর্ণনা দিয়ে শেষ করার কথা। ওইখান থেকে আমরা যারা হানাফি মজহাবের অনুসূচ ব্যাখ্যা মতো ইসলাম ধর্ম পালন করি, সাফি মজাবের ব্যাখ্যা মতো ইসলাম ধর্ম পালন করি, মালিকি মজাবের ব্যাখ্যা মতো ইসলাম ধর্ম পালন করি, হাম্বলি মজাবের ব্যাখ্যা মতো যারা ইসলাম ধর্ম পালন করি, আমাদেরকে বেদাতি মুশরিক বেঈমান কাফের বলে এই ফেতনাবাদ মতিউর রহমান তাম্মাম থেকে ইন্টারনেটে অপপ্রচার করেই যাচ্ছে। সে আমি খোদা শব্দের বাহ্যিকত্বের উপর যারা যারা এই মনসুরকে কাফের বলেছেন তাদের ব্যাখ্যা মতো মনসুরকে কাফের বলে, আর মনসুর কয় যে আমি বাহ্যিকত্বে আমি খোদা কইছি না, আমি আলাদা ব্যাখ্যা মতো আমি খোদা কইছি। এবার এই এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কেউ যদি এমন একটা কথা বলে যেই কথার একশোটা ব্যাখ্যা হইতে পারে, 99টা ব্যাখ্যা মতে যদি সে কাফের হইয়া যায়, একটা ব্যাখ্যা মতেও যদি সে কাফের না হয়, তাহলে আপনি তাকে কাফের বলতে পারেন না। কারণ আপনি যদি 99 ব্যাখ্যা মতো তারে কাফের বলেন আর সে নিজে যদি বলে আমি এই 99 ব্যাখ্যা মতে কথাটা বলিনি, আমি ওই ব্যাখ্যা মতে কথাটা বলেছি যেই ব্যাখ্যা মতে বললে কাফের হয় না, তখন আপনার ফতোয়া ঠিকবে না, তার ব্যাখ্যাই ঠিকবে। এই জন্য হানাফি মাজাবের বিধান মতে ব্যাখ্যা বিশ্লেষণ মতে কাউকে কাফের বলা অতি সহজ ব্যাপার নয়, অত্যন্ত কঠিন ব্যাপার। এই মনসুর সম্পর্কে জালালউদ্দিনী বলেন, গুফতে মনসুরে আনাল হক গশতে হাস, গুফতে ফেরাউনে আনা রব গশতে পাস, ইয়ানারা রহমাতুল্লাহ বর ওয়াফা, জালালউদ্দিন রুমি মুসনাদে লেখেন, ফেরাউনেও আমি খোদা কইছে, মনসুরেও আমি খোদা কইছে, কইছে কিনা? ফেরাউনে আমি খোদা বলেছে কিনা? মনসুরেও আমি খোদা বলেছে। জালালউদ্দিন রুমি বলেন, ফেরাউনের আমি খোদা কথার উপর আল্লাহর লানত, মনসুরের আমি খোদা কথার উপর আল্লাহর রহমত। ব্যাখ্যা কি, বেশকম কি? বেশকম হইল ইয়ানা গুফতান খুদিয়া যা দেশ ওয়া আনা গুফ বা খুদি বরবা দেশ, ফেরাউনে আমি খোদা কইছে আমিত্বর সামনে খোদার অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য, ভাই আমার সামনে আবার খোদাকে। আর মনসুর হাল্লা যে আমি খোদা কইছে খোদার সামনে আমিত্বকে মিটাইয়া দেওয়ার জন্য, হয় খোদার সামনে আবার আমিকে। ফেরাউনের আমি খোদা কথার ব্যাখ্যা হইল আমার সামনে খোদা বলতে কিছু নাই, আর মনসুরের আমি খোদার ব্যাখ্যা হইল খোদার সামনে আমি বলতে কিছু নাই। এর ফলে বেশ পার্থক্য পরিষ্কার হইল না? ফেরাউনের আমি খোদার ব্যাখ্যা কি, আমার সামনে খোদা বলতে কিছু নাই, আর মনসুরের আমি খোদার ব্যাখ্যা হইল খোদার সামনে আমি বলতে কিছু নাই। দুনো ব্যাখ্যা মতেই কাফের হয় না? ফেরাউনের ব্যাখ্যা মতো কাফের হয়, মনসুরের ব্যাখ্যা মতো কাফের হয়। এই ব্যাখ্যাটা বোঝার যোগ্যতাই রাখে না বন্ড মতিউর রহমান। সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন বান্দা যখন নফল বন্দিকে বন্দেগীকে নিজের অভ্যাসে পরিণত করে, সংক্ষেপে বলা হয়েছে, এই জন্য আল্লাহ রাসূল শুধু এইটুকু বলছেন, সবগুলি কুরআন হাদিসের বাইশের সবগুলি কথা মিলাইয়া সার মর্ম দ্বারায়, যেই বান্দা গুনার অভ্যাস ছেড়ে দেয়, যেই বান্দা ফরজ বন্দেগী ঠিক মতে করে, যেই বান্দা ওয়াজিব আমল ঠিক মতে করে, যেই বান্দা সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করে, এই ব্যক্তি যদি নফল বন্দেগীকে নিজের অভ্যাসে পরিণত করে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে আল্লাহর ওলি হিসাবে গণ্য করে, তখন এই বান্দাটার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, বান্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, বন্দার পা আল্লাহর পা হইয়া যায়, বন্দার মুখ আল্লাহর মুখ হয়ে গেলেন, এই ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার আলোচনা এখানে করার মতো সময় সুযোগ আমার হাতে নেই, রাসুলের কথাটা স্মরণ না করুন, রাসুল বলেন এই বন্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, এই বন্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, এই বন্দার পা আল্লাহর পা হইয়া যায়, যা সহি বুখারী শরীফের হাদিস, যে বন্দা আল্লাহর ওলি হইয়া যায় সেই বন্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, কার কথা, রাসুলের কথা, যেই বন্দা আল্লাহর ওলি হইয়া যায় সেই বন্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, তো মনসুর হাল্লাজের কথা নয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, যেই বন্দা আল্লাহর ওলি হইয়া যায় সেই বন্দার পা আল্লাহর পা হইয়া যায়, এটা মনসুর হাল্লাজের কথা নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, এখানে অত গণ্ডবতী ওরা মানে কইব যে বন্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায় যে কইব এক কাফির হইয়া যায়, রাসূলেও কি কুফরি কথা বলছেন, রাসূলের যেই ব্যাখ্যা মতে বলেছেন বন্দার মুখই আল্লাহর মুখ, বন্দার হাতই আল্লাহর হাত, বন্দার ফা ওই আল্লাহর ফা, সেই ব্যাখ্যা মতো মনসুরে হয়েছে, কয় যে আমি সে ওই খুদা, কথা বুঝে আসলো কিনা দেখুন, তাহলে মতিউর রহমান ইরানিয়া যে ফেতনাবাদীটা করতেছে আসল বিষয়টা বুঝার কারণে না না বুঝার কারণে, যারা বুঝে না এরা দুইজন আরবি ভাষায় এদেরকে দুইটা নাম দিছে, একটা জাহিলে মুতলক, একটা কয় জাহিলে মুরক্কব, জাহিলে মুতলক কারে কয় যে জানে না বুঝে না কিন্তু এইটুকু বুঝে যে আমি জানি না, তারে জানানি যায় বুঝানি যায় শিখানি যায়, আর যে জানে না তো জানেই না, জানে না যে এই কথাটাও জানে না মনে করে জানে, এরে আর জানানিও যায় না বুঝানিও যায় না শিখানিও যায় না, এই মতিউর রহমান জাহিলে মুতলকের পর্যায়ে নয়, এটা জাহিলে মুরক্কব, মতিউর রহমান জাহিলে মুতলক না জাহিলে মুরক্কব, জাহিলে মুরক্কব কারে কয় জানে না তো জানেই না, জানে না যে এই কথাও জানে না মনে করে জানে, এর কোনোদিন জানানি যায় না, এটার উদাহরণ হইল জাগ্রত ঘুম আর ঘুমন্ত লোক আর জাগ্রত অবস্থায় ঘুমের বান করা, একটা লোক সত্যিকারের ঘুমে আছে, এক ডাক দিলে যদি শুনে না দুই ডাক দিলে শুনবে, দুই ডাক যদি দিলে যদি জাগে না তিন ডাক দিলে জাগবে, তিন ডাকে যদি জাগে না ঘুমান্ত লোকটা ধাক্কা দিলে তো জাগবে, কিন্তু যেটা আসলে ঘুমাইছেই না ঘুমের ব্যাংসি দোষে, এটা লাইতেইলেও তো লাগতো না, প্রথম লোকটা হলো জাহিলে মুরাক্কাবের উদাহরণ আর দ্বিতীয় প্রথম লোকটা হলো জাহিলে মুতলকের উদাহরণ আর দ্বিতীয় লোকটা হলো জাহিলে মুরাক্কাবের উদাহরণ, যে জানে না কিন্তু মনে করে জানি না তারে শিখানি যায়, যে জানে না তো জানেই না মনে করে জানি তারে কোনোদিন শিখানি যায় না, এইরকম জাহিলে মুরাক্কব হইল এই ভণ্ডমূর্তি রহমান। মূল আলোচনার দিকে ফিরে যাই, মনসুর হাল্লাজের ঘটনা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলহী যেই মুসনবি শরীফে বর্ণনা করেছেন, শিশু মুসার ঘটনাও জালালউদ্দিন রুমি একেই মুসনবি শরীফে বলেছেন, মুসা আলহিসের বাক্স বাসায় আনি আল্লাহর হুকুমে নীল নদের পানি কার গাঠে লাগাইল, ফেরাউনের গাঠে লাগাই, ফেরাউনের বান্দি দাসীরা বাক্স উঠাইয়া নিয়া নদীর পাড়ে খুললো না, খুললো নিয়া রাজার বাড়ির পিছনে, রাজার বিবি আসিয়া যখন দেখল এটা বাক্সর ভিতরে একটা লাওয়ারিস ছেলে হওয়া গেছে, খবরটা মামুলি না আশ্চর্য, আশ্চর্য খবর মুহূর্তে ছড়াইয়া গেল সমস্ত শহরে। জল্লাদ বাহিনী ইসুরি সাক্ষু নিয়ে হাজির হইয়া গেল তাকে হত্যা করার জন্য। বিবি আসিয়া কইল, তোমাদেরকে হত্যা করতে দেব না, আমি ছেলেটাকে লালন পালন করব, আমার মহব্বত লাগবে। জল্লাদ বাহিনী কয়, তোমার মহব্বত লাগলে কাজ হবে না, রাজার আইন, আমরা হত্যা করে। আসিয়া কয়, রাজা তো আমার স্বামীও, আমার স্বামী যদি আমারে পালবার অনুমতি দেয় তাহলে তোমরা হত্যা করনে ওয়ালাকে। জল্লাদ বাহিনী কইলো, হ্যাঁ ঠিক আছে, তোমার যে রাজার হুকুমে আমরা ফালতে চাই, হত্যা করতে চাই, সেই রাজা যদি তোমারে ফালবার অনুমতি দেয় আমরা হত্যা করবো না। তবে অনুমতি দিল কি না এটা এখনই প্রমাণ হওয়া দরকার, এক্ষুনি জিজ্ঞাসা করো রাজাকে অনুমতি দিল কি না। এই বলে জল্লাদ বাহিনী চুরি সাক্ষু নিয়ে দাঁড়াইয়া রইল, আর বিবি আসিয়া শিশু অনুসারে কুলো লইয়া রাজার দরবারে হাজির। ইনশাআল্লাহ এই অংশের পর থেকে আগামীকাল আলোচনা। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. Thank you.